রৌমারী উপজেলার কোমর ভাঙ্গি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার আমার অত্যন্ত সম্মানের সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটি ফজিলতময় বরকতময় তাফসিরুল কোরআন মাহফিলে অনেকক্ষণ ধরে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অনেক আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের এই এলাকার এতগুলো দিনদার সলহীন মুমিন ভাইদের চেহারার দিকে তাকানোর এবং কোরআন সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে শোনার যে মহান রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কি আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? শীত বেশি, আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু দুর্বল মনে হয়েছে, মনে হইতেছে হয় শীতে কাবু করে ফেলছে অথবা আপনারা আমি আসাতে মনে কষ্ট নিছেন, কোনটা? তাহলে আমরা সকলেই মহব্বতের সাথে আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে সকলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই এলাকার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনকে কত মহব্বত করেন, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ আল্লাহর প্রশংসা আদায় করলেন, সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আগে অনেক সম্মানিত ওলামায়ে কেরাম কোরআন সুন্না থেকে অনেক আলোচনা, সুন্দর সুন্দর আলোচনা করেছেন, সেগুলো আমল করলেই আমাদের আজকের তাফসিরুল কোরআন মাহফিল যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমি সে সকাল ১০টায় রওনা দিয়ে রাত ৮টায় আপনাদের এলাকায় এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ রাস্তা সফর করে ভ্রমণ করে এসে আপনাদের সামনে কিছু কথা বলা এটা আসলেই কষ্টকর, তবুও আমি এই এলাকায় আসতে পেরেছি। এই এলাকার আমার এতগুলো দিনদার সলহীন ভাইদের চেহারার দিকে তাকানোর আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন এবং এই পল্লীর এই অঞ্চলের গ্রামের আমার সহজ সরল দিনদার, দিনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, সুন্নাকে ভালোবাসেন, এই ধরনের সব শ্রেণী পেশার সব বয়সের ভাইদের সাথে কথা বলার, এখানে ৬০-৭০ বছরের আমার বাবার বয়সী মুরব্বীরাও আছেন, যুবকেরাও আছেন, শিশুরাও আছেন, কিশোরেরাও আছেন এবং উচ্চশিক্ষিতও আছেন, মধ্যশিক্ষিতও আছেন, কম শিক্ষিতও আছেন, সব ধরনের সব পেশার সব বয়সের ভাইদেরকে নিয়ে আবার আল্লাহ রব্বুল আলামিনের দিন কেন্দ্রিক, আল্লাহ সুবহান ওয়া তাআলার দিনকে কেন্দ্র করে কিছু কথাবার্তা আল্লাহ পাক আমাকে এসে আপনাদের সাথে দেখা করার পরে বলার এবং আপনাদেরকে শোনার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। আবারও শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এখন রাত 10:40, আমরা যদি রাত 12টায় শেষ করি মানে আর 1 ঘন্টা 20 মিনিট, আপনাদের কোনো কষ্ট হবে? রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 12টার মধ্যে আলোচনা শেষ করে দেওয়ার ইনশাআল্লাহ। ওই পর্যন্ত আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু অনেক কষ্ট করে এসেছি এবং আপনারাও এই শীতের রাত্রিতে অনেক কষ্ট করে বসছেন, তা আমরা অল্প কিছু কথা বলবো, কিন্তু এই কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শোনা দরকার, বোঝা দরকার, এবং আগামী 1 বছর আমরা এটার উপরে লেখাপড়া করব, জানব, বুঝব এবং এগুলো আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় আমাদের এরকম ভাইদের সাথে মাজলিসে কিছু কথাবার্তা বলার চেষ্টা করি সব জায়গায়। আমার আলোচনার বিষয়বস্তু থাকে সব জায়গায় মূলত তাওহীদ এবং সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই দুইটা জিনিস আমাদের ভাই বোনদেরকে সহজ সরলভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে বুঝাই দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আর এর বিপরীত দুইটা জিনিস, একটা হলো শিরক আর একটা হলো বিদআত। তাওহীদের বিপরীত হলো শিরক আর সুন্নতের বিপরীত হলো বিদআত। তাওহীদের বিপরীতটা কি? আপনারা দেখে কথা বলেন না, কে আমার কথা বুঝতেছেন না, আমার কথা কি বুঝতেছেন? তো তাওহীদের বিপরীতটা কি? শিরক। তাওহীদের বিপরীত হলো শিরক, শিরকের বিপরীত তাওহীদ। যদি তাওহীদের বিপরীত শিরক হয় তাহলে শিরকের বিপরীত কি? তাওহীদ। সুন্নতের বিপরীত হলো বেদাত, বেদাতের বিপরীত হলো সুন্নত। এই তাওহীদ এবং শিরক, সুন্নত এবং বেদাত, এই দুটি বিষয় কেন্দ্রিক, সাবজেক্ট কেন্দ্রিক আমি সারা বাংলাদেশে আলোচনা করি। আমার আলোচনার মূল বিষয়বস্তু এই দুইটাই। কিভাবে আমরা শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল ঘটব, এটাই হলো আমাদের মূল দাওয়াত, মূল আন্দোলন, মূল স্লোগান, মূল আলোচনার বিষয়বস্তু। আমরা বাংলাদেশের কোন ভাই বোনকে আহ্বান করি না যে আমাদের ভাই বোনেরা হানাফি মাজহাব ছেড়ে দেন, এই দাওয়াত আমরা কোন ভাই বোনকে দিই না। হানাফি মাজহাবের উপরেই থাকেন, হানাফি মাজহাবে আপনার ক্ষতিটা করল কি, দোষটা করল কি? আমাদের দাওয়াত হলো শিরকের বিরুদ্ধে, আমাদের দাওয়াত হবে বেদাতের বিরুদ্ধে, আমাদের দাওয়াত কোন মাজহাবের বিরুদ্ধে না। আমরা সবসময় বিরুদ্ধে থাকব শিরকের, বিরুদ্ধে থাকব বেদাতের, মাজহাবের না। এজন্য আমাদেরকে উপাধি যদি কেউ দিতে চান কোন ভাই, তাহলে আমাদেরকে বলতে পারেন যে লা শিরকি লা বেদাতি, যে এরা শিরক করে না, বেদাত করে না, এরা শিরক বিরোধী, বেদাত বিরোধী, কিন্তু আমরা মাজহাব বিরোধী না। কিন্তু অত্যন্ত দুঃখ লাগে কখনো কখনো কোন কোন ভাইয়েরা লা শিরকি লা বেদাতি না বলে, বলেন যে লা মাজহাবি। এটা কেন বলেন? এটারও কারণ আছে। এই ভারতীয় উপমহাদেশে এক সময় ওলামায়ে কেরাম ইংরেজ বিরোধী আন্দোলন গড়ে তুলছিলেন। ইংরেজদের বিরুদ্ধে এই ভারতীয় উপমহাদেশে প্রথম আন্দোলন যারা গড়ে তোলেন ওলামায়ে কেরাম, যে সকল ওলামায়ে কেরাম ইংরেজ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন, ইংরেজরা চিন্তা করলো এ সকল আলেমদেরকে জনগণের সাথে সম্পৃক্ত হইতে দেওয়া যাবে না, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। তখন অনেক গবেষণা করে ঠিক করা হইল যে এদেরকে পরিচয় করায় দিতে হবে যে এরা ওহাবি। ওহাবি বললে সাধারণ মানুষ তো আর ওহাবি কি সুন্নি কি এটাকে কিছু বুঝবে না, মানে বুঝবে যে ওহাবি মানে একটা খারাপ জিনিস। সুতরাং এই ইংরেজ বিরোধী ওলামায়ে কেরামদেরকে যদি ওহাবি বলে পরিচয় করিয়ে দেওয়া যায় তাহলে জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ এদের কথা শুনবে না। অথচ ওই ওলামায়ে কেরামদেরকে উপাধি দেওয়া দরকার ছিল যে এরা ইংরেজ বিরোধী, কিন্তু ইংরেজ বিরোধী বললে মানুষ দলে দলে তাদের কথা শোনার জন্য চলে আসবে। এজন্য ইংরেজ বিরোধী না বলে উপাধিটা দেওয়া হয়েছে কি কথা কয় না, ওহাবি। ঠিক একইভাবে যদি আমাদেরকে পরিচয় করে দেওয়া হয় যে এরা লা শিরকি লা বেদাতি, এরা শেরেক পছন্দ করে না, এরা বেদাত পছন্দ করে না, এই পরিচিতিতে যদি দেওয়া হয় তখন বাংলাদেশের কোটি কোটি মুসলিম জনতা আমাদের দিকে দলে দলে আসবে। কারণ বাংলাদেশে একজন মুসলমান খুঁজে পাবেন না যে মুসলমান শেরেককে পছন্দ করে বেদাতকে পছন্দ করে, প্রত্যেকটা মুসলমান শেরেক বিরোধী বেদাত বিরোধী, প্রত্যেকটা মুসলমান তাওহীদ পছন্দ করে সুন্নত পছন্দ করে। এজন্য এই পরিস্থিতি না দিয়ে পরিচিতিটা দেওয়া হয় আরেকটা পয়েন্টে, বলা হয় যে এরা লা মাযহাবি। কারণ হল দীর্ঘকাল ধরে দীর্ঘ সময় ধরে যুগ যুগ ধরে বাংলাদেশের মুসলমান হানাফি মাযহাব অনুযায়ী ফিকহি আমল করেন, চর্চা করেন। এখন যদি পরিচয় করিয়ে দেওয়া যায় যে শুনেন আপনারা যুগ যুগ ধরে বাপ দাদা পূর্বপুরুষ সবাই হানাফি মাযহাব মেনে আসতেছেন, এরা কিন্তু আপনাদের হানাফি মাযহাবটা ধ্বংস করে দিবে, তখন সাধারণ মানুষ মনে করবে না না এদের কথা শোনা যাবে না, এরা তো মাযহাব বিরোধী। মানে জনগণ থেকে বিচ্ছিন্ন করার কৌশল, জনগণ যাতে আমাদের কথা শুনতে না পারে এটার জন্য কোন কোন ভাই এই কৌশলটা অবলম্বন করেন। কিন্তু কৌশলটা অবলম্বন করলে হিতে বিপরীত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যাতে জনগণ শুনতে না পারে এজন্য মক্কার মুশরিকেরা হজের মৌসুমে রাস্তা রাস্তায় লোক নিয়োগ দিছে। যেই রাস্তা দিয়ে লোকেরা আসে তখন দড়ি দড়ি বলে যে আমাদের মক্কা মুকাররমায় একটা পাগল আসছে, পাগলের আবিষ্কার হয়েছে, খবরদার হজ করতে আসছেন ভালো কথা, সুন্দর করে হজ করে চলে যাবেন, এই পাগলের কথা শুনিয়েন না। তো লোকেরা হজের কাজ সব শেষ করেন, শেষ করার পরে সবাই একজন আরেকজনের কয় ইন্না রাআইনা ফিল মুদুনে মাজনুনান কাসীরা, দুনিয়ার বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় কত রকমের পাগল দেখলাম, মক্কা মুকাররমায় নাকি একজন পাগলের আবির্ভাব হয়েছে। তো মক্কার পাগলটারে একটু জীবনে দেখে যাই, একবার হইলেও মক্কার পাগলটা কেমন দেখে যাই। ইরাকের পাগল দেখছি, ইরানের পাগল দেখছি, সিরিয়ার পাগল দেখছি, কত অঞ্চলের কত জায়গার পাগল দেখলাম, মক্কার পাগল তারে একটু দেখে যাই। সবার মনে আগ্রহ যে মক্কার পাগল একটু দেখি, মক্কার পাগলটা কেমন। এই আকর্ষণটা কিন্তু ওই মানুষগুলার হইতো না, আগেই তাদেরকে সতর্ক করা হয়েছে যে শুনো মক্কাতে একটা পাগল আছে, পাগলটার নাম কি? কয় নামও জানে না, নামটা কি? আপনারা কিন্তু একটা কথা বলবেন জিজ্ঞাসা করলে, তাহলে আমি মনে করবো ঘুমান নাই আমার কথা বুঝতেছেন, না তো মনে করবো ঘুমাই রয়েছেন অথবা আমার কথা বুঝতেছেন না। আমার বাড়ি হলো সুদূর ফেনী নোয়াখালী অঞ্চলে, তাহলে আমার কথাবার্তার মধ্যে আপনাদের কথাবার্তা একটু পার্থক্য আছে, কিছুটা আছে। তা এই জন্য আমি আমার কথার জবাব দিলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। এখন ওই মক্কার পাগলটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একজন আরেকজনকে বলে ভাইজান হজের কাজ সব শেষ, দেশে ফিরে যাইতে হবে, ফিরে যাওয়ার আগে এই মক্কা মুকাররামার পাগলটারে একটু দেখে যাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। দলে দলে মানুষ মক্কার পাগল দেখতে আসে, এদিক থেকেও মক্কার পাগল দেখতে আসে, এদিক থেকেও মক্কার পাগল দেখতে আসে, চারদিক থেকে মানুষ ভিড় করতেছে মক্কার পাগলটা দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করছেন, যেন ভিতরের থেকে মুক্তা বাহির হচ্ছে, মুক্তা ঝরতেছে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় আর বলে, ওয়াল্লাহি ইন্না হাযাল ওয়াজহা লাইসা বিমাজনুন, আল্লাহর কসম এই মানুষটার চেহারা কোন পাগলের চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এত সুন্দর নুরানি চেহারাটা, যেই চেহারা থেকে নূর বের হচ্ছে, যেই চেহারা থেকে সূর্যের প্রকাশ বের হচ্ছে, পূর্ণিমার চাঁদের মতো আলো বের হচ্ছে, সেই চেহারা কোন পাগলের চেহারা হইতে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন একজন, আর কাফেরেরা হইল শত শত, সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করতেছে। মানে নেগেটিভ কাজ করতে যাই, উল্টা সহযোগিতা হয়। তা আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কত বড় রহমতশীল, কত বড় মেহরবান। আমরা বাংলার ধারে ধারে, বাংলার অঞ্চলে অঞ্চলে, প্রত্যন্ত এলাকায় গিয়ে ভাইদেরকে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, শিরক বন্ধ করার জন্য, বেদাত বন্ধ করার জন্য, ইমানটাকে বিশুদ্ধ করার জন্য দাওয়াত দিচ্ছি। এটাকে শয়তান পছন্দ করে? কথা কয় না। শয়তান কি চায় এই কাজ আমরা করি? কারণ শিরক যদি সমাজে থাকে লাভ কার? শয়তানের। বেদাত যদি সমাজে থাকে লাভ কার? তো শয়তান কি চায় যে আমরা যাই আপনাদেরকে শিরকের কথা বলি, বেদাতের কথা বলি? এটা চায়? শয়তান কিছুতেই চায় না। এই জন্য শয়তান চেষ্টা করে যাতে শিরক বিরোধী, বেদাত বিরোধী এই কথাগুলো বলতে না পারে, অথবা মানুষ শুনতে না পারে। তো এই জন্য কৌশল অবলম্বন করে বিভিন্ন মানুষকে লাগাই দেওয়া হয় যে শুনো, এদের কথা যেন মানুষ শুনতে না পারে। এখন মানুষের মধ্যে আরো আকর্ষণ বেড়ে যায়, কয় দেখি জীবনে কত হুজুরের কথা শুনছি, কতজনের কথা শুনছি, এদের কথা একটু শুনি দেখি না। আলহামদুলিল্লাহ, এটা একটা পজিটিভ দিক। আল্লাহ পাক আমাদের দাওয়াতকে সহজ করার জন্য আল্লাহ পাক এই পদ্ধতি অবলম্বন করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে যে বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, ছোট্ট একটা বিষয়ে কথা বলবো, বিষয় তো অনেক, শত শত, সব বিষয় তো আর আজকে আলোচনা করা সম্ভব না। আপনারা আমাদের ওয়েবসাইট আছে tafsirulquran.com, এখন তো আপনার অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, অনলাইনে আপনারা সেখান থেকে অসংখ্য বিষয় আলহামদুলিল্লাহ আলোচনা শুনবেন। আজকে যে বিষয়টার আলোচনা করব সেটি হল নাওয়াখিজুল ঈমান ওয়াল ইসলাম, অর্থাৎ ঈমান ইসলামকে কোন জিনিসগুলো ধ্বংস করে দেয়, কোন জিনিসগুলো ভেঙ্গে দেয়। আচ্ছা বলেন তো দেখি, জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগে? জান্নাতে যেতে চান কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। তাহলে আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যাইতে হলে কি কি জিনিস লাগে এবার বলেন, কি কি লাগবে? দুটা জিনিস লাগবে, কয়টা জিনিস? কথা বলো না, জিনিস কয়টা? এক নম্বর জিনিসের নাম হলো ইমান, দুই নম্বর জিনিসের নাম হলো আমলে সালেহ, নেক আমল। একটা জিনিস লাগবে ইমান, আরেকটা জিনিস লাগবে নেক আমল। এই দুইটা জিনিস যদি কারো বিশুদ্ধ থাকে, খাঁটি থাকে, অরিজিনাল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে, আল্লাহর এই বান্দিকে রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে রাব্বুল আলামিন এই বর্ণনাটি দিয়েছেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, এই দুইটা জিনিস যাদের মধ্যে আছে, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। ঈমান থাকলে আর আমলে সালেহ থাকলে আল্লাহ পাক কি দিবেন? জান্নাত দিবেন। যারা ইমান এনেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে দুটা জিনিস লাগবে, একটা হলো ইমান, আরেকটা হলো কি? আমলে সালেহ। তাহলে ইমান আর আমলে সালেহ দুইটা জিনিসই হলো আমাদের দরকার। আচ্ছা, ইমান বেশি দরকার না আমল বেশি দরকার? বলেন দেখি। মাশাআল্লাহ, সবাই তো বুঝে গেছেন। তাহলে আমলের থেকে বেশি দরকার কি? ইমানের। আচ্ছা, কোন ব্যক্তির ইমানটা ঠিক আছে কিন্তু আমলের মধ্যে গন্ডগোল আছে, আল্লাহর এই বান্দা জান্নাতে যাবেন কিনা? বলেন, ইমান ঠিক আছে, ইমানটা খুব মজবুত, ইমানটা বিশুদ্ধ, শিরক মুক্ত ইমান, কিন্তু আমলের মধ্যে কিছু ত্রুটি আছে, এই লোক জান্নাতে যাবে? জান্নাতে যাবে, তবে প্রথম দফায় যাবে না, প্রথম দফায় জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করার পরে ইমানের বদৌলতে আবার জান্নাতে যাবেন। কিন্তু কোন ব্যক্তির ইমানটা ঠিক নাই, আমল ঠিক আছে, আল্লাহর এই বান্দা জান্নাতে যাবেন কিনা? জি, ইমান নাই, আমল আছে অনেক, জান্নাতে যাবে? আবদুল্লাহ ইবনে ওবাই, মুনাফেকের লিডার, মুনাফেকের সর্দার, এই লোকের আমল সব ঠিক ছিল, আমলের মধ্যে কোনো গলত ছিল না। এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করত, এই লোক রমজান মাসে রোজা রাখত, এই লোক আরো শত শত আমল করত, কিন্তু এই আল্লাহর বান্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। কেন? এই লোকের, এই আল্লাহর বান্দার ইমানের ভিতরে মুনাফেকি ছিল, ইমানটা ঠিক ছিল না। তাহলে বোঝা যায় আমলের চাইতে ইমানের দরকার বেশি, আগে ইমান তারপরে আমল, আগে আমল তারপরে ইমান না। কিন্তু আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমাদের কাছে আগে আমল তারপরে ইমান, আমাদের কাছে বিষয়টা উল্টা হয়ে গেছে, আগে আমল তারপরে কি? ইমানের খবর নাই, ইমান আছে কি নাই সেটারে কোনো যোগাযোগ নাই, কোনো খবর নাই, জানা নাই, কিন্তু আমল নিয়ে মারামারি ঝগড়া। যা মারামারি কি নিয়ে? আমল নিয়ে। ইমানের কোনো খবর নাই, ইমান আছে কি নাই, কোন আল্লাহর বান্দার ইমান নাই, হাত বান্ধে নামাজে এই জায়গায় কাজ হইব, আল্লাহর কোন বান্দার ইমান নাই, হাত বান্ধে এই জায়গায় কাজ হইব, আল্লাহর কোন বান্দার ইমান নাই, আমিন জোরে বলে কাজ হইব নে। আল্লাহর কোন বান্দার ইমান নাই, আমিন আসতে বলে কাজ হবে কিনা? কোন লাভ নাই, কোনো কাজ নাই। যদি ইমানটা ঠিক না থাকে তাহলে আগে আমাদের ইমান বিশুদ্ধ করতে হবে, তারপরে ইমান বিশুদ্ধ হলে অটোমেটিক আমল বিশুদ্ধ হবে। এজন্য আগে দরকার ইমান ঠিক করা, ইমান বিশুদ্ধ করা। আচ্ছা এবার বলেন, কবরের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে প্রথমে যেই পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্ন কয়টি? কবরের পরীক্ষার প্রশ্ন কয়টি? প্রশ্ন হইল তিনটা। কি কি? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? আচ্ছা বলেন, এই তিনটা প্রশ্ন ইমানের উপরে নাকি আমলের উপরে? তিনটা প্রশ্ন কিসের উপরে? ইমানের উপরে। তাহলে আপনি আমি মারা যাওয়ার সাথে সাথে, কবরে ঢুকার সাথে সাথে প্রথম পরীক্ষা কিসের? ইমানের। আমলেরও পরীক্ষা হবে, আমলেরও জবাব দিয়ে করতে হবে, কিন্তু আগে ইমানের পরীক্ষা। তাহলে আগে দরকার কি? আচ্ছা আবার বলেন, কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন বাংলাদেশের জন্য আলাদা, ইন্ডিয়ার জন্য আলাদা, পাকিস্তানের জন্য আলাদা, সৌদি আরবে আলাদা, কাতার কুয়েতে আলাদা, আমেরিকাতে আলাদা, ইউরোপে আলাদা, নাকি সবার জন্য একটা? কি বলে, সবার জন্য এক পরীক্ষা, একই কোশ্চেন, একই পরীক্ষা? আচ্ছা আবার বলেন, কবরের মধ্যে যে পরীক্ষাটা হবে, কোশ্চেন গুলো হবে, প্রশ্নগুলো হবে, এর মধ্যে মনে হয় হানাফিদের জন্য একটা প্রশ্নপত্র, শাফিদের জন্য একটা, মালিকিদের জন্য একটা, হাম্বলিদের জন্য একটা, আহলে হাদিসদের জন্য একটা, নাকি প্রশ্ন সেট মনে হয় পাঁচটা, নাকি কবরের প্রশ্নপত্রের সেট কয়টা? কি বলে, একটা। তো যদি কবরের প্রশ্নপত্রের সেট একটা হয়, কবরের পরীক্ষা একটা হয়, তাহলে দুনিয়াতে আমরা কেন এত দলে দলে, ফেরকায় ফেরকায় বিভক্ত? কবরের পরীক্ষা আমাদের সবার একই, এখানে যারা আছে কারো পরীক্ষা দুইটা হইব নাকি? এক পরীক্ষা, এক কোশ্চেন, এক বিষয়। তাহলে আমাদের প্রস্তুতিটাও নিতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে। আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে মাসালা মাসাইল নিয়ে কিছু দ্বিমত একতলাভ থাকতে পারে, এটাতে দোষের কিছু নাই, কিন্তু আমাদের আকীদা এক, আমাদের ইমান এক, আমাদের সবার মাকসাদ এক, আমাদের সবার দাওয়াত এক, আমাদের সবার কোরআন এক, আমাদের সবার নবী এক, আমাদের সবার আল্লাহ এক, আমাদের সবার আখেরাত হবে এক। সুবহানাল্লাহ। কবরের পরীক্ষা কেন্দ্রিক সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়া দরকার, কিন্তু সেই ঐক্যবদ্ধ প্রস্তুতি না নিয়ে কিছু সামান্য ইখতিলাফের কারণে দেখা যায় একজন আরেকজনের সাথে শত্রুতা, ঝগড়া, বিবাদ, মারামারি, ফেতনা, ফাসাদ। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা আগে ইমানটার খবর নিই, তারপরে আমল, ইমানটা ঠিক করি। আচ্ছা বলে, ইমান তো আমাদের ঠিকই আছে, আবার ইমান ঠিক করা কি আছে? ইমান কি সবাই ঠিক আছে আমাদের? বাংলাদেশে কত মানুষ দেখলাম ওযু চলে গেছে, কত মানুষ দেখলাম নামাজ ভেঙ্গে গেছে, নামাজ চলে গেছে, কত মানুষ দেখলাম রোজা ভেঙ্গে গেছে, কিন্তু আজ পর্যন্ত একজন মুসলমান দেখা যায় নাই যার ইমান ভেঙ্গে গেছে। কুড়িগ্রামে দেখছেন কোনদিন যে একজন ভাইকে দেখছেন যে যার ইমান ভাঙ্গি গেছে? দেখছেন? অজু ভাঙছে দেখছেন নাই? কি বলে, অজু ভাঙছে দেখেন নাই? আরে মসজিদের মধ্যে দেখা যায় একজন ভাই হঠাৎ চলে যাচ্ছেন, আমরা বুঝতে পারি এই ভাই এর অজু ভেঙ্গে গেছে, এই জন্য মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। এরকম অজু ভেঙ্গে গেছে অনেক ভাইকে আমরা দেখি, অনেক সময় বিভিন্ন কারণে নামাজ ভেঙ্গে গেছে এরকম আমরা দেখি, রোজা ভেঙ্গে যায় এরকমও আমরা দেখি, কিন্তু ইমান ভাঙ্গি যায় ইমান চলে গেছে এরকম একজন মানুষ দেখছেন কিনা? তাহলে বোঝা গেল এই দেশে এমন এক দেশে আমরা বসবাস করি যেই দেশে ওযু ভাঙ্গে, নামাজ ভাঙ্গে, রোজা ভাঙ্গে, কিন্তু জীবনেও কোনোদিন ইমান ভাঙ্গে না, ইমান ভাঙ্গে না এই দেশে। ইমান এত শক্ত বাংলাদেশে, বাইরে নামাজ না পড়লেও কিন্তু আমার ইমান খুব মজবুত। আরে মিয়া, আরে ভাই, আমি নামাজ পড়ি না কি হয়েছে, একজন আরেকজনকে বলে বাংলাদেশে, নামাজ পড়ি না কি হইল, আমার ইমান কিন্তু খুব শক্ত, ইমান কিন্তু খুব মজবুত। তাহলে এই দেশে নামাজ না পড়লেও ইমান মজবুত থাকে, বাংলাদেশে নামাজ না পড়লেও আমাদের ভাইদের বোনদের ইমান কিন্তু খুব মজবুত। আমার ভাইয়েরা এবং বোনেরা শোনেন, যে ইমান আমাকে নামাজ পড়াইতে পারে না, যে ইমান আমাকে দশ গজ বিশ গজ একশো গজ দূরে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ইমান আমাকে আপনাকে হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত কোনোদিন পৌঁছাইতে পারবে না। যে ইমানের পাওয়ার এত দুর্বল, যে ইমানের শক্তি এত দুর্বল, যে ইমান আমাকে ফজরের নামাজের সময় তুলতে পারে না, যে ইমান এত দুর্বল হই আইসিইউতে গিয়ে শুয়ে গেছে যে একটা সোজা হয়ে দাঁড়াইতে পারে না ইমান, সেই ইমান কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতে নিতে পারে। এক শিশু ঘুমানোর সময় মাকে বলতেছে, আম্মা যান, রাত্রিবেলায় যখন আমার টয়লেটের দরকার হবে আমাকে একটু জাগাই দিবেন। বাচ্চা কাকে বলতেছে? মাকে বলতেছে। মা বলে উঠল, বাবারে, টয়লেট এমন এক জিনিস যখন তোমার দরকার হবে মা তোমাকে ডাকা লাগবে না, তোমার টয়লেটেই তোমার ঘুম থেকে জাগাই ফেলবে, তোমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হইলে তোমার মা ডাকা লাগবে না, তোমার টয়লেটেই তোমারে ডাকিয়ে ফেলবো, টয়লেটে তোমার ঘুম থেকে তুলে ফেলবো। ফজরের আজান যখন হয়ে যায়, আল্লাহর কোন বান্দা বান্দির অন্তরে যদি ইমান থাকে ওই ইমানেই তারে টান মারি ঘুমের থেকে তুলে ফেলায়। যদি ইমান অসুস্থ হয়ে যায়, ইমান যদি দুর্বল হয়ে যায়, তাহলে ফজরের আজান নয়, সূর্য উঠে গেলেও ঘুম থেকে উঠার সুযোগ হয় না। যদি ফজরের আজান শুনে আল্লাহর কোন বান্দা ঘুম থেকে উঠতে না পারে, বুঝতে হবে তার ইমান সুস্থ নাই, ইমান অসুস্থ হয়ে গেছে। আমার ভাইয়েরা এবং বোনেরা বলেন, অজু ভঙ্গের কারণ কয়টি? জি, আপনাদের এলাকায় সাতটা? জি, কুড়িগ্রামেও সাতটা নাকি? আচ্ছা, নামাজ ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, ১৯টি। অজু ভঙ্গের কারণ ৭টি, নামাজ ভঙ্গের কারণ ১৯টি, এরকম রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে। এবার বলেন ইমান ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ বলেন। তাহলে অজু ভঙ্গের কারণ বেশি জরুরি না ইমান ভঙ্গের কারণ বেশি জরুরি? কি বলেন, অজু বেশি জরুরি না ইমান বেশি জরুরি? জি, ইমান নাই ডেলি ৫০ বার অজু করছেন কাজ হবে না, ইমান নাই ডেলি ১০ বার নামাজ পড়ছেন কাজ হবে? তাহলে আগে দরকার ছিল অজুর আগে ইমান, নামাজের আগে ইমান, রোজার আগে ইমান, হজের আগে ইমান। অথচ আমরা অজু ভঙ্গের কারণ শিখছি, নামাজ ভঙ্গের কারণ শিখছি, কিন্তু ইমান ভঙ্গের কারণ শিখি নাই। এবার বলেন নামাজের আরকান আহকাম কয় ফরজ? জি, নামাজের আরকান আহকাম ১৩ ফরজ। বলি না আমরা এরকম, বাহিরে কয়টা ভিতরে কয়টা? বাহিরে সাত ফরজ, ভিতরে ছয় ফরজ, দুইটা মিলে তেরো ফরজ। এই জন্য আমরা বলি আরকান আহকাম তেরো ফরজ। আচ্ছা এবার বলেন ইমানের আরকান আহকাম কত ফরজ বলেন? ইমানে মজমাল আছে না ইমানে মজমাল? ইমানে মজমাল পারেন তো নাকি? আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এটা তো সবাই পারেন নাকি? হ্যাঁ, ইমানে মজমাল পারেন না? আচ্ছা এখানে বললেন কি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সকল আরকান সকল আহকাম আমি কবুল করলাম। কি কবুল করছেন, কয়টা কবুল করছেন এটাও তো জানেন না। বিয়ে করতে গেছেন, হুজুর বলতেছেন অমুকের মেয়ে অমুককে এত লক্ষ টাকা মোহরের বিনিময়ে আপনার নিকটে বিবাহের প্রস্তাব দিলাম, আপনি তখন খুশিতে লাফ মেরে বলে উঠছেন আলহামদুলিল্লাহ কবুল করলাম। খুশিতে আপনি একবারে আনন্দে কবুল করে ফেলছেন। কবুল করার পরে আর কোন খোঁজ খবরও নেন নাই, কারে কবুল করছেন, কার মেয়ে কবুল করছেন, কোন গ্রামের মেয়ে কবুল করছেন, আপনার বাড়িতেও নেন নাই, খবরও নেন নাই। এইভাবে ছয় মাস গেল, এক বছর গেল, দুই বছর গেল, তিন বছর গেল, চারি বছর গেল, পাঁচ বছর গেল। পাঁচ বছর পরে একজন মুফতি সাহেবের কাছে গেলেন, আমি একবার এক গ্রামে গিয়ে একটা মেয়েকে কবুল করছিলাম কিন্তু কোনো খবর নেই নাই, একটু ফতোয়া দেন তো আমার বিয়েটা ঠিক আছে কিনা, বিয়েটা ঠিক থাকব। তাহলে আমার ভাইরা আমার বোনেরা ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের আহকাম ইমানের আরকান কবুল করছি। কি কবুল করছি, কেমনে কবুল করছি, কি কি জিনিস কবুল করছি, দশ বছর, বিশ বছর, তিরিশ বছর, চল্লিশ বছর, পঞ্চাশ বছর, ষাট বছর, সত্তর বছর চলে গেছে, কোনদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাই খবর নেই নাই, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের কাছে গিয়ে কোনদিন খবর নেই নাই, কি আর কান কি আহকাম কবুল করলাম, ইমান থাকবো নি কন, ইমান থাকবো কি কবুল করছেন সেটাই জানান না, তো ইমান থাকে কেমনে? তো বলে হুজুর আমাদের ইমান তো যায় না, যাইব কেমনে আমাদের ইমান? আল্লাহর কোন বান্দা যদি ওযু ভঙ্গের কারণ না জানে, জীবনে একবার ওযু করলে মৃত্যু পর্যন্ত আর ওযু করা লাগবে না। আল্লাহর বান্দা ফজরের নামাজে ওযু করছে, একই যদি জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে, জিজ্ঞাসা করলো চাচা ফজরে উজু করছেন আর কেন উজু করেন নাই, মাঝখান দিয়ে আপনি কতবার টয়লেটে গেছেন? কয় মিয়া টয়লেটে না গেছি আমার উজুর কি হয়েছে? হ্যাঁ আমি টয়লেটে গেছি আমার উজুর কি হয়েছে, উজু না আমি সকালে করছি। আচ্ছা রাত্রে এশার নামাজের উজু করছে, ফজরের নামাজের জন্য আর উজু করে নাই, ঘুম থেকে উঠে মসজিদে চলে আসছে, কি চাচা ফজরে উজু করলেন না কেন? কমিয়া ঘুমানোর আগে এশার নামাজ না কত সুন্দর করে উজু করছি, তো চাচা আপনি যে ঘুমাইছেন, কয় ঘুমাইলে কি হয়েছে আমার উজু তো আছে, ঘুমাইছি আমার উজুর কি হয়েছে? তাহলে আল্লাহর কোন বান্দা যদি ঘুমাইলে উজু ভাঙ্গি যায় এটা যদি না জানে, প্রস্রাব পায়খানা করলে উজু ভেঙে যায় এটা যদি না জানে, একবার উজু করলে জীবনেও কোনোদিন তার উজু ভাঙবে না। এই জন্য ইমান ভঙ্গের কারণ যদি কেউ না জানে, একবার ইমান আনলে মৃত্যু পর্যন্ত কোনোদিন আর ইমান ভাঙে না, কারণ ইমান কিসে ভাঙে এটাই তো জানে না, উজু ভাঙে কিসে এটা যদি না জানে জীবনেও যেমন তার উজু যাবে না, ইমান কিসে ভাঙে এটা যদি না জানে তো কেয়ামত পর্যন্ত তার ইমান যাবে না। এজন্য বাংলাদেশের মুসলমানের উজু যায়, নামাজ যায়, ইমান যায় না। বুঝতে পারছে না, আবার ইমান কেন যায় না, কারণ ইমান কেমনে যায় এটাই তো জানে না। সবাই মনে করি ইমান তো ওয়ারিসি সম্পদ, আমার আব্বা আম্মা মুসলমান আমিও মুসলমান, আমার পূর্বপুরুষ মুসলমান আমিও মুসলমান, পূর্বপুরুষ সুন্নি আমিও সুন্নি, পূর্বপুরুষ হানাফি আমিও হানাফি, কিন্তু জানি না সুন্নি কারে কয়, হানাফি কারে কয়, মুসলমান কারে কয়, ইমান কারে কয়, ইসলাম কারে কয়, কিছু জানি না। এমনি সব ওয়ারেসি পাই গেছি, কিন্তু এগুলো যে ওয়ারেসি থাকে না নষ্ট হয়ে যায় সেই নলেজ নাই, সেই জ্ঞান নাই। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা ওযু ভাঙ্গার আগে, নামাজ ভাঙ্গার আগে ইমান ভাঙ্গার কারণগুলো জানতে হবে। ইমান ভঙ্গের কারণ হলো দশটি, মনে রাখবেন। আজকে আপনাদেরকে শুধু ওই দশটা সংক্ষেপে শিখাই যাব। ইমান ভঙ্গের কারণ কয়টি? দশটি। দশটি কারণে আপনার আমার ইমান ভেঙ্গে যায়, ইমান চলে যায়, ইমান যদি চলে যায়, ইমান যদি ভেঙ্গে যায় কবরে যাবেন কি লই, কবরে যাবেন কি নিয়ে? চাচারে জিজ্ঞেস করি, চাচা কি দোয়া করব? চাচা কয় আর কিছু দোয়ার দরকার নাই, একটা দোয়া করিবা যাতে ইমানটা লই কবরে যাইতে পারি, কি বলেন? আমি যদি আমার মুরব্বীর করে জিজ্ঞাসা করি, মুরব্বী বলেন তো আপনার জন্য কি দোয়া করতাম, মুরব্বীরা কি বলবে? যে বাবা আর কোনো দোয়ার দরকার নাই, একটা দোয়া করবেন যাতে ইমানটা লই কবরে যাইতে পারি, যাতে ইমানটা নিয়ে কবরে যাইতে পারি। তখন ইমানে নষ্ট হয়ে গেছে তো কবরে যাবেন কি লই? ইমানটাও যদি সাথে না থাকে তো যাবেনটা কি নিয়ে? এজন্য আমার টাকা পয়সা চলে যাক, ধন সম্পদ চলে যাক, সব চলে যাক, কিন্তু আমার ইমানটাকে সুন্দর করে মজবুত করে সুসজ্জিত করে ধরে রাখতে হবে যাতে আমি মারা যাওয়ার সময় ইমানটা নিয়ে যাইতে পারি। জানাজার নামাজে আমরা দোয়া করি সব সময়, কি দোয়া করি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ দুনিয়া যতদিন বেঁচে থাকি আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখিও, আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে আমাকে মৃত্যুবরণ করার তৌফিক দিও, মৃত্যুকালে যাতে ইমানটা লই যেতে পারি। এখন সেই সম্বল ইমানও যদি হারাই ফেলি তার নিব কি যাব, আল্লাহর কাছে কি নিয়ে যাব? এজন্য আমার ভাইয়েরা ইমানটাকে শক্ত করে ধরে রাখতে হবে। ইমান ভঙ্গের এক নম্বর কারণ আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করলে ইমান ভাঙ্গি যায়। এক নম্বর ইমান ভাঙ্গি কিসে? শিরক করলে। শিরকটা এমন বিষাক্ত, এমন খারাপ, এটা এক ফোঁটা যদি ইমানের মধ্যে পড়ে পুরা ইমানটাকে ধ্বংস করে ফেলে, এটা ক্যান্সারের জীবাণুর চাইতেও মারাত্মক শিরকটা। এটা যদি অল্প একটু খালি আমার আপনার আমলের মধ্যে না, যদি নবী রাসূলদের আমলের মধ্যেও যদি পড়ে সব আমল বরবাদ হয়ে যায়। নবী রাসূলদের আমলটা কেমন? নবী রাসূলদের আমল হলো মহাসাগর, আর আমার আপনার আমল হলো এক ফোঁটা। নবী রাসূলদের আমল হলো কি? কারণ মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মতো, আটলান্টিক মহাসাগরের মতো, আর আমার আপনার আমল হইল সামান্য এক ফোঁটা, অল্প। দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পাল্লা রাখা হয়, আর একজন নবীর আমল যদি আর এক পাল্লা রাখা হয়, সমস্ত মানুষের আমলের চাইতে ওই নবীর আমলের ওজন বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ওহী নাজিল করে বলে দিলেন, ও নবীরা যদি শিরক করো তোমাদের ওই মহাসাগরের মতো আমলও বরবাদ। তাহলে শিরক এত বিষাক্ত যে এটা নবীদের মহাসাগরের মতো আমলও ধ্বংস করে দিতে পারে। আমার আপনার আমল হইল কি? কিছুই না। নবীদের তুলনায় আমার আপনার আমল হিসাবের মধ্যেই নাই। আল্লাহর এক বান্দা একদিন ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে 1 কোটি টাকা তুলবে। কত টাকা? তো চেকের মধ্যে লিখছে 1 কোটি টাকা মাত্র, 1 কোটি টাকা মাত্র, এরকম লেখা না চেকের মধ্যে? আপনারা লেখেননি যে 1 কোটি টাকা মাত্র। আরেকজন গেছে ব্যাংকে, মাত্র 1 লক্ষ টাকা তুলবে। এই আল্লাহর বান্দা চিন্তা করে, হায় রে, 1 কোটি টাকা যদি মাত্র হয় আমার 1 লক্ষ টাকা তাহলে কি হবে? এই লোকে 1 কোটি টাকা তুলবো ব্যাংকের থেকে সেটাও বলে মাত্র, তা আমি তুলবো মাত্র 1 লক্ষ টাকা, তাহলে এটা কি? তো উনি অনেক চিন্তা করে ছেকের মধ্যে লিখছে 1 লক্ষ টাকা কিছুই না, 1 লক্ষ টাকা কিছুই না। ম্যানেজার সাহেব দেখে কি রে, প্রতিদিন সবাই লেখে মাত্র এত টাকা, মাত্র এত টাকা, মাত্র, আজকে একটা নতুন চেক পাওয়া গেছে 1 লক্ষ টাকা কিছুই না। ওই ভাইকে খুঁজে বের করলো, ম্যানেজার সাহেব জিজ্ঞাসা করে, কি ভাই জান, এই জায়গায় আপনি 1 লক্ষ টাকা কিছুই না লিখলেন কেন? ওই আল্লাহর বান্দা বললেন, ম্যানেজার সাহেব, আমার সামনে একটা লোক 1 কোটি টাকা তুলবে, 1 কোটি টাকার মধ্যে লিখছে মাত্র, তো 1 কোটি টাকা যদি মাত্র হয় আমার 1 লক্ষ টাকাটা কি? এটা তো কিছুই না। এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে লিখে দিয়েছি 1 লক্ষ টাকা কিছুই না। আমার ভাইরা এবং বোনেরা, নবী রাসূলদের আমল যদি একটু মাত্র শিরকের কারণে মহাসাগরের আমল বরবাদ হয়ে যেতে পারে, আমার আপনার আমল তো কিছুই না। আমার আপনার আমল শিরক করলে আর খুঁজেই পাওয়া যাবে না। এজন্য শিরক কোন অবস্থায় করা, প্রয়োজনে আমল কম করেন তাও শিরক করা যাবে না। কারণ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। কোরআনে কারিমে কয়েকটা আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন, ইন্নাল্লাহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, এটা মারাত্মক এক অপরাধ। শিরককারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিনের জান্নাতকে হারাম করে দেন। আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় শিরক করলে। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহর জান্নাত তার জন্য হারাম। তাহলে যেই জান্নাতে আমরা যেতে চাই সবাই, শিরক করলে সেই জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর মালিকানার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক করা যাবে না। আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ একক ক্ষমতার অধিকারী। আল্লাহ পাকের ক্ষমতাকে আর কাউকে বিন্দু মাত্র দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, সমস্ত ক্ষমতার মালিক কে? আমার আপনার সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। আমার আপনার পালন কর্তাকে, আমার আপনার রোগ দাতাকে, আমার আপনার রোগ সুস্থকারীকে, আমার আপনার রিজিক দানকারীকে। কিন্তু যদি মনে করেন আল্লাহরও কিছু হাত আছে, অন্য কারো কিছু হাত আছে, দুটা যদি মিলাই দেন এটার নাম শেরেক। তাহলে সমস্ত ক্ষমতা আমার ভালো করার মালিকও আল্লাহ, আমার মন্দ করার মালিকও আমার। আল্লাহ যদি চান আমাকে ধন সম্পদ দিবেন, রিজিক বাড়াই দিবেন, দুনিয়ার এমন কোন শক্তি নাই যেই শক্তি বাধা দিয়ে ধরে রাখবে। আমার আল্লাহ যদি চান আমার সম্পদ নিয়ে যাবেন, দুনিয়ার এমন কোন শক্তি নাই যেই শক্তি আমাকে দিয়ে দিবেন। আছে? আমার আল্লাহ যদি চান আমার রোগ দূর করে দিবেন, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে আমাকে রোগ দিবেন। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আচ্ছা, তাহলে সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, আমরা দেখি অসংখ্য কুসংস্কার, অসংখ্য শুভ অশুভ লক্ষণে আমরা বিশ্বাস করি। যেমন দেখবেন শনিবার আর মঙ্গলবারে ভালো কোনো কাজ করে না, শনিবার মঙ্গলবারে বিয়ে শাদি হয় না। আপনাদের দেশে হয়? খুব কম। যা বিয়ে শাদি হয় দেখবেন বৃহস্পতিবারে, শুক্রবারে, সোমবারে, শনিবারে আর মঙ্গলবারে তেমন একটা। এখনো বাংলাদেশের কোটি কোটি মুসলমান মনে করেন শনিবার মঙ্গলবার এটা ভালো দিন না, এই দুই দিন ভালো কোনো কাজ করা যাবে না। দেখবেন অসংখ্য মানুষের মনে বিশ্বাস আছে, এটা শেরেকি বিশ্বাস। কারণ শনিবার মঙ্গলবারের কোনো ক্ষমতা নাই, শনিবার মঙ্গলবার আমার ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। আমার ভালো করার মালিকও একমাত্র আল্লাহ, আমার খারাপ করার মালিকও একমাত্র আল্লাহ। সুতরাং শনিবার মঙ্গলবারে এই ভালো কাজটা করা যাবে না, এটা করা যাবে, ওটা করা যাবে না, শনিবার মঙ্গলবারের কোনো ক্ষমতা বিশ্বাস করা যাবে না। সপ্তাহে একটা দিন আছে যেদিন বাস কাটে না। আপনাদের এলাকায় কি বারে? কোন কোন এলাকা আছে রবিবার? রবিবারে আপনি পুরো এলাকা ঘুরবেন, একটা বাস কিনতে পারবেন না, কেউ বাস কাটবে না। আপনাদের এলাকায় কি সোমবারে? হ্যাঁ, বাংলাদেশে যত জায়গায় জিজ্ঞাসা করছি রবিবারে বলছে। আপনাদের এলাকায় হয়তো ব্যতিক্রম হইতে পারে। যেই বারে হোক একটা বার ঠিক করে নিছে যে এই বারের দিন বাস কাটা যাবে না। তাহলে ওই বারে বাস কাটলে অসুবিধাটা কি? তাহলে ওই বারের ক্ষমতা বিশ্বাস করা, এটার নাম শেরেক। ওই বারের কোনো ক্ষমতা নাই, আমার বাসে বরকত দেওয়ারও মালিক আল্লাহ, বরকত না দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। আমার আপনার ভাগ্য নির্ধারণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমার ভবিষ্যতে ভালো হবে না খারাপ হবে এটা নির্ধারণ করবেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি যদি বিশ্বাস করেন আমার কুম্ভ রাশির প্রভাবে এটা হইতেছে, তুলা রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, কর্কট রাশি, আপনাদের দেশে আছেন এগুলা রাশি গণনা আছে? শেরেক। আপনার রাশির প্রভাবে ভালো মন্দ কিছুই হয় না। আমার ভালো খারাপ করার মালিক একমাত্র আমার আল্লাহ। অনেকে দেখবেন হাত গণনা করে, হাতের রেখা গণনা করে, কয় এই রেখা এদিকে গেলে ভাগ্য ভালো, এদিকে গেলে একটু খারাপ, এদিকে গেলে এমনি হয়। এই রেখার প্রভাবে বিশ্বাস করা কি শেরেক। এরপরে দেখবেন অনেক ভাই বোনকে দেখা যায় হাতের মধ্যে লাল সুতা বেঁধে রাখছে, সুতা একটা বাঁধে রেখেছে, ইদানিং বেশি দেখা যায়, দেখছেন নি আপনারা? অনেক যুবক ভাইদেরকে দেখা যায় হাতে লাল সুতা বাঁধা, জিজ্ঞেস করলে কি ভাই এটা বাঁধে রেখেছেন কেন, বলে যে এটা যদি হাতের মধ্যে বাঁধা থাকে কোন জাদু টোনা বিপদ আপদ কিছুই গ্রাস করতে পারবে না, নাউজুবিল্লাহ। এই সুতার ক্ষমতায় বিশ্বাস করা শেরেক। সুতার কোন ক্ষমতা আছে? কেউ কেউ আছে আংটি লাগাই রাখছে, এটা অমুক পাথরের আংটি, এটা অমুক পাথরের আংটি, কি ভাই এই পাথরের আংটি দিলেন কেন, কয় এই পাথরের আংটি লাগাই রাখলে কোন বিপদ আপদ আমার ভিতরে আসবে না, কিছু স্পর্শ করতে পারবে না, পাথরের কোন ক্ষমতা আছে? আরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের মতো বরকতময় পাথর, সেই পাথরের সামনে দাঁড়াই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফাউ, ও হাজরে আসওয়াদ তুমি একটা পাথর, তুমি কারো উপকার করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা আন্নি রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি না দেখতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভিতরে চুম্বন দিয়েছেন, তা আমি আমার জীবনেও কোনোদিন কোন পাথরের মধ্যে চুম্বন দিতাম না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভিতরে চুম্বন দিছেন, এই জন্য আমি আমারও চুম্বন দিই, না হয় কোনোদিন পাথরের মধ্যে চুম্বন আমি দিতাম না। এখন টেলিভিশনে অনেক বক্তারা বিজ্ঞাপনও দেয় যে এই পাথরের আংটি ব্যবহার করলে এই উপকার ওই উপকার এই উপকার, এরকম পাথরের ক্ষমতায় বিশ্বাস কি হবে? শিরক। তুলসী গাছের ক্ষমতায় বিশ্বাস, গরুর ক্ষমতায় বিশ্বাস, বিভিন্ন জিনিসের ক্ষমতায় বিশ্বাস, এগুলা সব কি? শিরক। আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কারো ইবাদত করা এটাও শিরক। সেজদা করা কি ইবাদত? সেজদা করা, এই সেজদা কাকে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার সেজদার মালিক। যদি কোনো কবরের সামনে যাই সেজদা করেন কি হবে? শিরক হবে, ঈমান চলে যাবে। যদি কোনো জীবিত আল্লাহর ওলির সামনে যাই সেজদা করেন, ঈমান থাকবে কিনা? থাকবে। আজকে বাংলাদেশে দেখবেন কত লক্ষ লক্ষ ভাই বোন কেউ কবরের সামনে যায় সাজদা করতেছে, কেউ জীবিত ওলির সামনে যায় সাজদা করতেছে। তাহলে এরকম জীবিত হোক মৃত হোক কোন ওলির সামনে গিয়ে সাজদা করলে ঈমান থাকে না, এটা শিরক। নজর মান্নত এগুলো ইবাদত, মান্নত করা, মান্নত তো বুঝেন, বিপদ আপদে পড়ছেন, আল্লাহ আমার বিপদটা উদ্ধার করে দেন, আমি এত টাকা অমুক জায়গায় দিমু, এটা কাকে দিতে হবে মান্নতটা? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। যদি বলেন অমুক দরবারে দিমু, অমুক মাজারে দিমু, অমুক কবরে দিমু, ইমান থাকব? কারণ আপনার বিপদ দূর করার মালিক আল্লাহ, আপনি দিবেন আরেকজনের কেন? দিবেন কাকে? যিনি আপনার বিপদ দূর করবেন দিবেন ও তাকে, তো বিপদ দূর করব আল্লাহ, দিবেন আরেকজনকে কেন? তা আল্লাহকে কেমনে দিবেন? আল্লাহর গড় মসজিদে দিবেন, আল্লাহর গড় মাদ্রাসায় দিবেন, আল্লাহর বান্দাদের মধ্যে যারা গরিব মিসকিন ফকির বিধবা এতিম তাদেরকে দিবেন। এই জন্য যত রকমের ইবাদত আছে কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহ ছাড়া কারো জন্য করা হয় এটার নাম কি? শিরক করলে ঈমান ভেঙে যায়, শিরক করলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর মোলাকাত চাইলে, আল্লাহর সাক্ষাৎ চাইলে আমলে সালে করতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা, এটা হলো ইমান ভঙ্গের এক নম্বর কারণ। দুই নম্বর ইমান ভঙ্গের কারণ হলো মান জালা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম আশ-শাফা, যে ব্যক্তি তার মধ্যে আর আল্লাহর মধ্যে মাঝখানে একটা মধ্যস্থতাকারী বানাই নে, কি বানায়, মানে আল্লাহর মাঝে আর তার মাঝে মধ্যস্থতাকারী বানায়, আল্লাহর কাছে সরাসরি দোয়া করে না, ওই মধ্যস্থতাকারীর মাধ্যমে দোয়া করে, ওই মধ্যস্থতাকারীকে কিয়ামতের ময়দানে সুপারিশকারী মনে করে, ইমান ভেঙে যায়। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা জুমারের দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য জিনিসকে যারা অভিভাবক বানায়, আউলিয়া বানায়, নিজেদের মুরব্বী বানায়, তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা এগুলার ইবাদত করো কেন, তারা উত্তর দেয় মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এগুলার ইবাদত এই জন্য করি এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, এটা মুশরিকদের কাজ, এজন্য এই কাজ করলে ইমান ভেঙে যায়। আবার কোন কোন মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হইল, এই সকল দেবদেবী মূর্তি দেবতা তোমাদেরকে কিছুই করতে পারে না, তারপরেও কেন এদের ইবাদত করো, তারা উত্তর দিয়েছে ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ, তারা উত্তর দিয়েছে এরা আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, এরা আমাদের সুপারিশকারী শাফাআতকারী, এই জন্য আমরা তাদের ইবাদত করি। আল্লাহ পাক এটাকে মুশরিকদের বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করছেন, তাহলে এটা হলো ইমান ভঙ্গের দুই নম্বর কারণ। ইমান বঙ্গের তিন নম্বর কারণ, মাল্লাম ইউকাফফিরিল মুশরিকিন ওয়া সাহহা মাযহাবাহুম, যে ব্যক্তি মুশরিকদেরকে মুশরিক মনে করে না, মুশরিকদের মতবাদকে বিশুদ্ধ মনে করে, মুশরিকেরে মুশরিক মনে করে না, বলে কি কয় সবগুলো আল্লাহর ধর্ম একটা পালন করলেই হয়, এরকম মানুষ আছেন এই সমাজে, কয় সবগুলো আল্লাহর একটা পালন করলেই হয়, নাউজুবিল্লাহ, এই জাতীয় বিশ্বাস যার মধ্যে আছে তার ইমান নাই। আচ্ছা আপনারা বলেন দেখি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? হয় নাই, আপনাদের উত্তরও হয় নাই, আপনারাও জিরো পাইছেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ও না সর্বনিম্ন ও না, ইসলাম হইল একমাত্র ধর্ম, একমাত্র দিন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হইল ইসলাম, ইসলাম হইল একমাত্র, আপনি সর্বশ্রেষ্ঠ বলেন কই, সর্বশ্রেষ্ঠ মানি চার পাঁচটা আছে, আপনি এর ভিতরে ইসলামের এক নম্বরে রাখছেন, আরেকটা দুই নম্বরে, আরেকটা তিন নম্বরে, আরেকটা চার নম্বরে, আরেকটা পাঁচ নম্বরে, তো বাকিগুলারও আপনি দিনের মধ্যে ঢুকাই নিলেন, এজন্য সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন না, এটা একমাত্র। আল্লাহ পাক বলছে জমিনে দিনই একটা, জীবন ব্যবস্থাই একটা, তাহলে ইসলাম ছাড়া বাকি যত মতবাদ আছে জমিনে এইগুলোকে যদি বিশুদ্ধ মনে করেন, আল্লাহর মনোনীত মনে করেন, এইগুলো পালন করে জান্নাত পাওয়া যাবে এই কথা মনে করেন, আপনার ইমান চলে যাবে। চার নম্বর ইমান ভঙ্গের কারণ যেটা, সেটা হলো মান আতাকাদা আন্না হুদা গায়রান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে অন্য কোন আদর্শকে পরিপূর্ণ মনে করা, তাহলে ইমান চলে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে এই কথা বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুনিয়ার সকল হেদায়েতের মধ্যে শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে অন্য কোন আদর্শকে, অন্য কোন আখলাককে, বিজাতীয় কোন আদর্শকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে উত্তম মনে করলে ইমান চলে যায়। 14ই ফেব্রুয়ারি, আজকে কত ফেব্রুয়ারি? 10ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি কি? ওরে, এই দেশের মানুষ জানেও না, মানে শুনেও নাই। এই যে সবাই জানে, চুপ করে রয়েছে, কয় না, শর্মে কয় না, নাকি? তাহলে এই 14ই ফেব্রুয়ারির দিবস পালন করা, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম, তাহলে এটা কাদের আদর্শ? এটা খ্রিস্টানদের, ইহুদিদের, বিজাতীয় আদর্শ। কোন মুসলমান যদি মনে করে এই আদর্শ আমার ইসলামের আদর্শের চাইতে সুন্দর, আমার নবীর আদর্শের চাইতে সুন্দর, তার ইমান চলে যাবে, ইমান ভেঙে যাবে। আজকে দেখা যায় বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, কত রকমের দিবস, দিবসের অভাব নাই। এই দিবস যদি পালন করে আর মনে করে এগুলা অনেক সুন্দর, এগুলা করলে পরিবারে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, ইমান থাকবে, নবীর আখলাক রয়েছে, নবীর সুন্দর সে, অন্য কোনো জিনিসকে সুন্দর মনে হইলে ইমান চলে যাবে। গান শোনে আর নাচে, কানের মধ্যে লাগাই দিছে, লাগাই গান শুনে এক গান যে শুনছি, এত মজা পাইছি ভাই, এত ভালো লাগছে, এই গান শোনা কি নবীর আদর্শ? গান বাজনা নবীর সুন্নাত। তাহলে গান বাজনা শুনে যদি কেউ মজা পায়, বুঝতে হবে ইমান নাই, কারণ তার কাছে নবীর আদর্শের থেকে বিজাতীয় আদর্শকে তার কাছে সুন্দর মনে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনলে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিতেন, যাতে গান বাজনার আওয়াজটা কানের ভিতরে না ঢুকে। আল্লাহ রাসূলের আশেকেরা, আশেকে রাসূলেরা, রাসূলের উম্মতেরা কানের ভিতরে গান বাজনা ঢুকাই রাখে। যেই নবী গান বাজনা শুনলে কান বন্ধ করে দিতেন যাতে কানে আওয়াজটা না আসে, সেই নবীর উম্মতেরা গান বাজনারে কানের ভিতরে ঢুকাই রাখে তাপ দিয়ে। আবার সেই নবীর সুপারিশও আশা করে, সেই নবীর সাথে জান্নাতেও যেতে চায়, সেই নবীর হাউজে কাউসারও পান করতে চায়। এটা ইমান ভেঙ্গে যাওয়ার কারণ। 5 নম্বর ইমান ভঙ্গের কারণ, মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতকে যদি অপছন্দ করে তাও ইমান চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে যদি কেউ খালি অপছন্দ করে, ঘৃণা করে মনের থেকে, যদি কেউ দাড়ি এখান দিয়ে একটু রাখে, এখান দিয়ে একটু রাখে, একদিকে কাটে আরেক দিকে রাখে, নিজের ইচ্ছা মতো বিভিন্ন ডিজাইনে দাড়ি রাখে, ইমান থাকবে? আজকে আমাদের অনেক যুবক ভাইকে দেখা যায় বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ভাবে দাড়ি রাখে, দেখছেন না? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আদর্শ মনে করে রাখে না, বিজাতীয় আদর্শ ফলো করে দাড়ি রাখে। এই জাতীয় দাড়ি নিয়ে খেলতামাশা করলে ইমাম থাকে না। আল্লাহর দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের যে কোনো একটি জিনিসকে অপছন্দ করলে ইমাম চলে যায়। যদি কেউ বলে ভাই আমি দাড়িওয়ালা মানুষ দেখতে পারি না, যদি কেউ কয় যে দাড়িওয়ালা মানুষ আমি দেখতে পারি না, ইমাম থাকবো? যদি কেউ বলে বোরকাওয়ালা মহিলা দেখতে পারি না, ইমাম থাকবো? টুপিওয়ালা মানুষ দেখতে পারি না? নবী সাল্লামের সুন্নতের যে কোনো একটা বিষয়ে একটু যদি মনে অপছন্দ আসে, ঘৃণা আসে, ইমাম থাকবে না। ছয় নম্বর ইমান ভঙ্গের কারণ, মানস্তাহজা বিশাইয়্যিম মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দীনের কোন জিনিসকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কোন বিষয়কে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। ঠাট্টা করলে ইমান ভেঙ্গে যাবে। কেউ যদি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে নিয়ে কোন ধরনের ঠাট্টা করে, বর্তমানে অসংখ্য নাস্তিক মুরতাদ ইন্টারনেটে ইউটিউবে আমরা দেখতে পাই, এদের নাম বলে আমরা এদেরকে প্রচার প্রসার করতে চাই না। এ সকল নাস্তিকেরা যারা নিজেদেরকে নাস্তিক দাবি করতেছেন, তারা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে বিভিন্নভাবে তারা ঠাট্টা করে। ওই দিন একজনের আলোচনা শুনলাম এক নাস্তিকের। নাস্তিক বলতেছে যে কয় আল্লাহ আমার কি বিচার করব, আমি যদি আল্লাহরে পাই আমি আল্লাহর বিচার করব। নাউজুবিল্লাহ। বাংলাদেশে বসে একজন বাঙালি নাস্তিক হয়ে এই জাতীয় কথা বলে যে আল্লাহরে পাইলে সে আল্লাহর বিচার করব। নাউজুবিল্লাহ। আরো যে সকল কথাবার্তা বলছে সেগুলো মুখে উচ্চারণ করার মত না। আমরা আমাদের সরকারের কাছে দাবি জানাই যে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এরকম ইউটিউবে বিভিন্ন অনলাইনে যাতে কেউ শুধু ইসলামের বিরুদ্ধে না, আমরা চাই কোন ধর্মের বিরুদ্ধে কেউ যাতে অনলাইনে সকল প্রচার করতে না পারে। প্রত্যেকে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এখানে ইসলামের কোনো আপত্তি নেই, কোরআন সুন্নার কোনো আপত্তি নেই। অমুসলিম অমুসলিমের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। আল্লাহ পাক কোরআনে কারিমে মুসলিমদেরকেও নিষেধ করছেন, খবরদার অমুসলিমদের মাবুদকে তোমরা গালি দিও না, কারণ অমুসলিমদের মাবুদকে গালি দিলে ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তাহলে সেও তোমার আল্লাহকে শত্রুতাবশত গালি দিবে। তাহলে তোমার আল্লাহকে গালি শোনানোর জন্য দায়ী কে? তুমি। তাহলে একটা মুসলিম দেশ না অমুসলিম দেশেও এক একটা ধর্মের বিরুদ্ধে এইভাবে কথা বলা, একজনের ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়া, এটা কোনোভাবে সমীচীন নয়। এজন্য এই সকল নাস্তিক যারা ঘোষণা দিয়েছে, যারা প্রতিনিয়ত এরকম শত শত কথাবার্তা বের করতেছে, ভিডিও বের করতেছে, এদেরকে আইনের আওতায় আনা উচিত, যাতে পরবর্তীতে কেউ এরকম ধর্মীয় বিদ্বেষ ইসলামের বিরুদ্ধে বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে ছড়াইতে না পারে। তাহলে ইমান ভঙ্গের ছয় নম্বর কারণ কি? নবী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নতের কোন একটি বিষয়কে নিয়ে ঠাট্টা করলে ইমান চলে যায়। আপনি কুফরি অবস্থায় কাফের অবস্থায় মৃত্যু। সাত নম্বর ইমান ভঙ্গের কারণ হলো আসছে, ইমান ভঙ্গের কারণ হলো আসছে মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন। জাদু তো বুঝেন, কোন মুসলমানের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করা, কোন মুসলমানের বিরুদ্ধে কোন মুশরিককে সহযোগিতা করা, অর্থাৎ এক জায়গায় মুসলমান মুশরিকের বিরোধ, মুশরিক মুসলমানকে অন্যায়ভাবে জুলুম করতেছে, মারতেছে, সেখানে যদি আমি মুশরিককে সাহায্য করি যে আরেক মুসলমান ভাইকে মারার জন্য, তাহলে আমার ঈমান চলে যাবে। কারণ সেখানে সহযোগিতা করতে হবে আমার মুসলমান ভাইকে, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আজকে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গেছে। এক মুসলমান আরেক মুসলমানের সালাম দিলে সালামের জবাব নেয় না, আরেক দিকে ফিরে থাকে, চিন্তা করে যে এই মুসলমান আমার দলের কিনা, মানে এই মুসলমান আমার ভাই, এটা চিন্তা করে না। সবার চিন্তা হয়ে গেছে যে এই মুসলমান যদি আমার দলের হয় তাহলে আমার ভাই, আর দলের যদি না হয় তাহলে আমার ভাই না। মানে দল কেন্দ্রিক মুসলমান বর্তমানে, তাআসুব, দলবাজি, ফেরকাবাজি এত মারাত্মক আকার ধারণ করছে আমাদের মধ্যে, মনটাকে একটু বড় করতে পারি না যে এই দেশে যত মুসলমান আছে সব মুসলমান আমার ভাই, আমরা এটা মনে করতে পারি না। মনে করে কি আমার দলের যারা তারা আমার ভাই, বাকিগুলো আমার ভাই না। এই জন্য দেখবেন দলের বাইরে কেউ সালাম দিলে সালামের জবাব নেয় না, সালাম দেও না সালামের জবাব নেয় না। অথচ এক মুসলমানের হক আরেক মুসলমানের উপরে দেখা হইলে সালাম দিবে। আবার দেখবেন নামাজি নামাজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেনামাজিকে সাথে নিয়ে, বন্ধুত্ব হবে নামাজি নামাজি, কি বলেন? এক নামাজির সাথে আরেক নামাজির বন্ধুত্ব গভীর হবে, তারা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে একজন বেনামাজিকে নামাজি বানানো যাবে ওই কাজ করবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু দেখবেন যারা নামাজি তারাই মারামারি করে, তো বেনামাজি কয় আলহামদুলিল্লাহ মসজিদে যাই নাই ভালোই হয়েছে, কারণ নামাজিরা মারামারি করে, আমি তো মসজিদে না যাই নিরাপদে আছি। আর শয়তান খুশি হয়, শয়তান কয় যা লাগাই দিছি তোরা মারামারি কর, এই সুযোগে আমি আমার দল লই বসে রয়েছি। বাহিরে যারা নামাজের সাথে নাই মসজিদের সাথে নাই আমার দল নিয়ে আমি নিরাপদে আছি, তোদেরকে ভিতরে মারামারি লাগাই দিছি। আল্লাহর ঘরটা দেখেন, বাইতুল্লাহ দেখেন, আল্লাহ আকবার। আল্লাহ পাক বলছেন এই বাইতুল্লাহর মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেদায়েত রাখছেন, সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যখন নামাজ পড়ে, এখন তো ঘরে বসে দেখেন বাইতুল্লাহর নামাজ, দেখেন না, এখন তো আর হজে যাওয়া লাগে না, এই কুড়িগ্রামে বসে দেখবেন, দেখবেন বাইতুল্লাহর ইমাম নামাজ পড়ে একরকম, মুসল্লিরা কত রকমের নামাজ পড়ে দেখছেন না, দেখেন না, দেখবেন যে কোন মুসল্লি হাত বাঁধছে এখানে, কোন মুসল্লি এখানে, কোন মুসল্লি এখানে, কোন মুসল্লি হাত বাঁধেই নেই, হাত খোলা রাখি নামাজ পড়তেছে, দেখছেন না। আচ্ছা ওখানে ঝগড়া করছে এরা, একজন আরেকজনের কাছে এই নিয়ে হাত খুলে রেখেছে, কোনো হাত বন্ধ তাড়াতাড়ি, আরেকজনের হাত উপরে এর টানে নিচে নামাই দিছে, বা নিচের তারে টানে উপরে তুলে দিছে, এরকম করতে দেখছেন আল্লাহর ঘরে কি সুন্দর দৃশ্য। এক একজন এক একভাবে নামাজ পড়তেছে, কিন্তু সবাই ভাই ভাই, সুবহানাল্লাহ। ইমাম সাহেব নামাজ পড়তেছে, ইমাম সাহেবের সাথে মুসল্লির নামাজ মিলতেছে না। যেমন আমরা যারা বাংলাদেশ থেকে যাই নামাজ পড়ি, আমাদের নামাজের সাথে মক্কার ইমামের সাথে নামাজের মিলে না, কিন্তু মক্কার ইমাম কখনো বলছে যে খবরদার যারা বাংলাদেশ থেকে আসবেন, ইন্ডিয়া থেকে আসবেন, পাকিস্তান থেকে আসবেন, আমি যেমন নামাজ পড়ি আমরা নামাজ পড়তে, আমার মতো না হলে মসজিদ থেকে বাইরে যান, এই কথা মক্কার ইমাম মদিনার ইমাম বলছে কখনো? এখানেই আল্লাহ পাক ভ্রাতৃত্বের নিদর্শন রেখেছেন, এখানে আল্লাহ পাক হেদায়েত রেখেছেন। তাহলে কি আমাদের মসজিদ গুলো এই দৃশ্য হইতে পারে না, কি বলেন? বাইতুল্লাহর এই দৃশ্য, প্রত্যেক নামাজি আমার ভাই, তিনি হাত যেখানে বান্ধক আমার ভাই, তিনি আমিন জোরে কইলেও ভাই, আস্তে কইলেও ভাই, তিনি রাফল ইয়াদান করলেও আমার ভাই, না করলেও আমার ভাই, তার বড় পরিচয় তিনি একজন নামাজি। কিন্তু যে নামাজ পড়ে না তার থেকে আমার এই ভাই হাজার গুণ উত্তম, সুবহানাল্লাহ। আমি ইমাম সাহেবের পিছনে কত রকমের মুসল্লি নামাজ পড়ে, পড়ে না, সুদখোরেরাও নামাজ পড়ে, গোসখরও নামাজ পড়ে, জেনাকারীও নামাজ পড়ে, কত রকমের মুসল্লি আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কিন্তু কখনো বলি না খবরদার সুৎখরেরা আমার মতো বুজুর্গ ইমামের পিছনে নামাজ পড়বেন না, বলছেনি কোনোদিন। কোন গোসখর আমার পিছনে নামাজ পড়বেন না, কোন জেনাকারী আমার পিছনে নামাজ পড়বেন না, কোন ইমাম সাহেব এই কথা বলতে কোনোদিন শুনছেন? আরে বললে ইমামতেই তো থাকবে না, বরঞ্চ দেখবেন যে সুৎখর গোসখর ওই মুসল্লির জন্য দোয়া করতে করতে ইমাম সাহেবের মুখের ফেনা পড়ে যেতেছে, তার জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিতেছে। কারণ কি, ওই সুৎখর গোসখরারে তো আমাদেরকে হাদিয়া দেয় বেশি, কি বলেন? হাদিয়া বেশি দেয় কারা? যারা হালাল ইনকাম করে তারা কয় টাকা হাদিয়া দিতে পারে, আর যাদের ইনকাম হারাম তারা তো বেশি বেশি দিয়ে, কারণ কিছু দিলে যাতে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে। তাহলে এরকম অপরাধীকে আমি কখনো বলি না আমার পিছনে নামাজ পড়বেন না। আরেকজন ভাই কোনো কারণে একটু জোরে আমিন বলি ফেলছে, ইমাম সাহেব যদি বলি ফেলি খবরদার আমার পিছনে নামাজ পড়বেন না, এই মসজিদ থেকে বাইরে যান, নাউজুবিল্লাহ। সৎখোরকে বাহির করলাম না, ঘুষখোরকে বাহির করলাম না, জানাকারীকে বাহির করলাম না, উনি যদি অপরাধও করে অপরাধটা কি ঘুষ খাওয়ার চাইতে বেশি করছে, সুদের চাইতে বেশি করছে? এটার জন্য ইমাম সাহেবকে একদিন আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহর মসজিদ থেকে কাউকে বের করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু, আল্লাহর মসজিদ থেকে কাউকে বের করলে তার থেকে বড় জালেম আর কে হইতে পারে? এজন্য মুসলমানের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করলে ঈমান চলে যায়। কয় নম্বর গেছে? আট নম্বর। নয় নম্বর হলো, কোন ব্যক্তিকে যদি শরীয়তের আওতামুক্ত মনে করা হয় ঈমান চলে যায়। যেমন কেউ যদি মনে করে যে এই লোক ল্যাংটা হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, তাহলে এই লোকের জন্য কি শরীয়ত নাই? কি বলেন, শরীয়ত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে? যদি কেউ বিশ্বাস করে শরীয়ত ছাড়াও আল্লাহর ওলি হওয়া যায়, তার ইমান চলে যাবে। কেউ যদি ল্যাংটা বাবারে আল্লাহর ওলি মনে করে তার ইমান নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন যারা সকলে আল্লাহর ওলি, একজনও কোনদিন ল্যাংটা হন নাই। তাহলে বোঝা যায় ল্যাংটা হয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। শরীয়তের নিয়ম কানুন না মেনে নামাজ না পড়ে, শরীয়তের হুকুম আকাম না মেনে, সুন্নত না মেনে আল্লাহর ওলি হওয়া যায় না। দশ নম্বর ইমান ভঙ্গের কারণ সর্বশেষ যেটা, সেটা হলো আল ইরাজ ওয়ান দীনিল্লাহ, লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা, আল্লাহর দিন শিখেও না শিখায়ও না। আল্লাহর দিন হলো এলেমের সাথে সম্পৃক্ত, জ্ঞানের সাথে সম্পৃক্ত। জ্ঞান নাই আল্লাহর দিন নেই। এলেম ছাড়া উযু করতে পারবেন না, এলেম ছাড়া গোসল করতে পারবেন না, এলেম ছাড়া তায়াম্মুম করতে পারবেন না, এলেম ছাড়া নামাজ পড়তে পারবেন না, এলেম ছাড়া রোজা রাখতে পারবেন না, এলেম ছাড়া হজ করতে পারবেন না, এলেম ছাড়া বিয়েও করতে পারবেন না। অর্থাৎ ইসলামের এমন কোন এবাদত নাই যেটার সাথে এলেমের সম্পর্ক নাই, কিন্তু আপনি ইসলামের এলেমের সাথেও সম্পর্ক নাই, এলেম শিখেনো না শিখানো না, তাহলে বোঝা গেল আপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইমান চলে যায়। এই দশটা হলো ইমান ভঙ্গের ইসলাম ভঙ্গের কারণ। এগুলো আমি সংক্ষেপে শুধু মূল পয়েন্ট গুলো আজকে আলোচনা করলাম, তো আপনারা আরো ভালোভাবে জেনে নিবেন যাতে আমাদের জিন্দগিতে এই কাজগুলো না ঘটে, আমাদের ইমানটা যাতে ঠিক থাকে, এই দশটার যাতে কোনোটা আমাদের জীবনে একটাও না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। এই এলাকার উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। এই এলাকার ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। ভাইদেরকে আল্লাহ পাক তাওহীদ সুন্নতের অনুসারী বানিয়ে দিন। শিরক বেদাত মুক্ত এলাকা হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার সকল মুসলিম ভাই বোনদের মধ্যে আল্লাহ পাক ভ্রাতৃত্ব কায়েম করে দিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যেই ভাই যেই বোন যেভাবে সহযোগিতা করেছেন শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে, আল্লাহ পাক সকলের সহযোগিতাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে এই সহযোগিতাকে আল্লাহ পাক নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলে কাফফারাতুল মাজলিসের দোয়াটা পড়েনি, কাফফারাতুল মাজলিসের দোয়া হইল যে কোনো ওয়াজ মাহফিল যে কোনো আলোচনা শেষ হবে এই দোয়াটা পড়তে পড়তে চলে যাবেন। এই দোয়াটা পড়লে এই মজলিসের ভিতরে যত গুনাহ হয়েছে এই সকল গুনার জন্য এটা কাফফারা হয়ে যাবে, আল্লাহ পাক সকল গুনাহ মাফ করে দিবেন। দোয়াটা হলো আমার সাথে সাথে বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।